بسم الله الرحمن الرحيم دايا موي بروم دايلو اللار نامي ويل لكل همزة لمزة দুর্ভোগ প্রত্যেকের যে পশ্চাতে ও সম্মুখের লোকের নিন্দা করে যে অর্থ জমায় ও উহা বারবার গণনা করে সে ধারণা করে যে তাহার অর্থ তাহাকে অমর করিয়া রাখিবে কখনো না সে অবশ্যই নিক্ষিপ্ত হইবে হুতামায় তুমি কি জানো হুতামা কি ইয়া আল্লাহর প্রজ্বলিত হুতাশন যা হৃদয়কে গ্রাস করিবে নিশ্চয়ই ইহা উহাদেরকে পরিবেষ্টন করিয়া রাখিবে দীর্ঘায়িত স্তম্ভ সমূহে